না, এগুলো হচ্ছে হানাফি স্টাইলের বিয়ে। ডাইরেক্ট যখন কোরআন হাদিসে বিয়ে অন্যরকম আছে, তো আমরা হানাফি স্টাইলে বিয়ে করব কেন? এখন যারা আহলে হাদিস করছে তাদের জিজ্ঞেস করো তোমার আব্বার বিয়েটা কিভাবে হয়েছে। ডাইরেক্ট কোরআন হাদিস অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর বর্তমান যুগে তো সব বিয়েই হচ্ছে হানাফি মতে, সারা ওয়ার্ল্ডে যত বিয়ে আছে যদি হানাফি মতে হয়ে থাকে, এখন যদি ইমাম না মেনে থাকি তো তোমার আব্বার বিয়েটা জায়েজ হবে কি করে? আর বিয়ে যদি জায়েজ না হয় তাহলে ভাইজান আমার কথা বুঝতে পারছেন? ওটা ব্যাপার নয়। এখন খালি বলছে সহি হাদিস আর কোরআন, যদি সহি হাদিস হয় মুসান্নাফে আবিশাই বা কেন হবে না, মুসান্নাফে আব্দুর রাজ্জাক কেন হবে না? কারণ সাহাবাদের লিখা হাদিসের কিতাব আছে, তুমি বুখারি মুসলিমকে সহি বলছো কেন? বুখারি শরীফ তো লিখেছে আমাদের পীরেরা, হুজুর শায়খ লিখেছে। ইমাম যদি কেউ না মানে, মাযহাব যদি কেউ না মানে, তাহলে বুখারি শরীফ কে লিখেছে আল্লাহর রাসূল? সাহাবা না, আবু মুহাম্মদ, আবু আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী। এটাকে লিখেছে কে? একজন স্বপ্ন দেখেছে, সকালে উঠে গোসল করে লিখে দিয়েছে, একজনের স্বপ্ন দেখে লিখা। তোমার কাছে সেই হাদিস হলো গেল, তুমি যখন ইমাম মানো না, বুখারী শরীফ আমাদের কিতাব, তোমাদের হাদিস আনো যেটা তোমাদের নবীজি ডাইরেক্ট নবী লিখেছে। তোমার যদি ইমাম না মানা হয় তাহলে বুখারীও মানা চলবে না, মুসলিমও মানা চলবে না। অতএব মাযহাব অন্য কিছু নয়, মাযহাব আমাদের কাছে চারটে আছে। এই মাযহাব গুলো হচ্ছে কোরআন হাদিসের খেলাফ কোনটা নয়। আমাদের যেখানে মুতাশাবিহা হয়ে গেছে, আল মুদাব্বির আল মুহাক্কিকরা সেই মুতাশাবিহা গুলোকে আমাদের কাটিয়ে দিয়েছে, ঠিক আছে। যেমন সুদ ডবল ছাড়া সবই চলবে, বললো না কোরআনে যখন হিংস দেওয়া আছে, একটা হিংস পাওয়া গেছে, তখন সমগ্র সুদটাই হলো হারাম। এখন কেউ সুদ হালাল করার জন্য দেখবে ধনী লোকগুলো বেশি আহলে হাদিস করে, কেন? ফুরপুরায় ফতোয়ালিতে গেলেই সঙ্গে সঙ্গে বলবে সুদ হারাম, দেওবন্দে ফতোয়ালিতে যাবে বলবে সুদ হারাম, বেরেলিদের কাছে ফতোয়ালিতে যাবে সুদ হারাম। তাবলীগ জামাতের কথা বলছি, আমি দেওবন্দের কথা বলছি। এখন সুদ হালাল করার একটাই জায়গা, সেটা হচ্ছে আহলে হাদিস, যে কি কোরআন অনুযায়ী চলো। তাতে দেখা যাচ্ছে ডবল ডবল করে সুদ খেও না, তারপরে 100 টাকা দিয়ে 200 টাকা দিও না। এখন ব্যাংক 100-200 থোড়ি না দেয়, 100-র সুদ হচ্ছে 10 টাকা, তাই তো নাকি? এখন এই সুদটা জায়েজ কে বলবে? যারা কোরআন হাদিস অনুযায়ী চলবে, দেখা যাচ্ছে যে এই সুদকে জায়েজ করা হয়েছে এবং ভেতরে ভেতরে কুমির হয়ে যাচ্ছে। আসলে ধর্ম কর্ম মুখের কথা, হাল তেরা চাল হ্যায় মতলব তেরা মাল হ্যায়, ফাটা গুটিয়ে বসো না, তুমি একদম মাথায় পা তুলে দেবে, ঠিক আছে, পা ধরে গেছে তাই না, ওই দিকে পাচা হয়ে যাবে, ওইদিকে ঘুরে এসে হাত পা ছেড়িয়ে। যাই হোক, আমি যেটা বলছিলাম ভাইজান, আমার ছোট ভাই, আমার চাচাজান হুজুর পীর কিবলা, আমার শেজরা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা, আমাদের আউল ফারা সিদ্দিকী হুজুর পীর কিবলা নগরুল্লাহ মারকাদা চাচাজান হুজুরের ছোট সাহেবজাদা, জলসা জুলুস মাশাআল্লাহ করার থেকে বেশি উনি মানুষ তৈরির কারিগর। ওনার নিজস্ব মাদ্রাসা সুনামের সাথে চলছে এবং ওনার মাদ্রাসার ছাত্ররা সব কৃতি ছাত্র হিসাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছে। কথা বুঝতে হয়েছে? সেই মানুষটা আমাদের মধ্যে এসেছে, আপনারা সকলে তার বোনের কথাবার্তা জ্ঞান গল্প শোনেন। আমি এখন বিদায় দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। www.onibar.in